كتب شذوا نبي جن خاص عندهم ما في أمراني. ابن تيمية شيخ الإسلام ابن تيمية رحمة الله عليه وآله كوف سندر قطع আর এই রায় গ্রহণ করেছেন শেখ রাসউদ্দিন আলবানী রহমাতুল্লাহি الصواب ان الغائب ان مات ببلد لم يصل عليه فيه صلى عليه او صلى عليه صلاه الغائب كما صلى النبي صلى الله عليه وسلم على النجاشي لانه مات بين الكفار لأنه مات بين الكفار ولم يصل عليه أو لم يصل عليه وإن صل عليه حيث مات لم يصل عليه صلاة الغائب لأن الفرض سقط بصلاة المسلمين عليه. ابن تيمية رحمة الله عليه بولشن شتيك وطاقته غيبير وطر এমন ব্যক্তির সালাতে জানাজা পড়া যাবে যে ব্যক্তি এমন রাষ্ট্রে মারা গেছে যে রাষ্ট্রে তার সালাতুল জানাজা হয়নি বা যে এলাকায় তার সালাতুল জানাজা হয়নি আর তাকে দাফন করে দেওয়া হয়েছে, তো এই অবস্থায় তার গায়বানা সালাতে জানাজা পড়া যাবে। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশির সালাত আদায় করেছেন, কারণ তিনি কাফেরদের মাঝে মৃত্যুবরণ করেন আর ওখানে কেউ ছিল না তার সালাতুল জানাজা পড়ার মতো, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালাতুল জানাজা পড়েছেন গায়বানা সালাতে জানাজা। স্পষ্ট ওটি এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে তিনি এখানে আরো কিছু আলোচনা করেছেন এ বিষয়ে, সে বিষয়ে যাব না। এরপরে নাসিরুদ্দিন আলবানী ওয়া মিম্মা ইউআইয়িদু عدم مشروعية الصلاة على كل غائب أنه لما مات الخلفاء الراشدون وغيرهم لم يصل أحد من المسلمين عليهم صلاة الغائب قطك بكتير غيبنا صلاة جنازة قراجة مشروع نائم بويد نائم يديك إنجد وهون كوري أريك تجيش খুলাফায়ে রাশিদীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খলিফা চারজন, আবু বকর, উমর, উসমান, আলী, এরা নবী খলিফা কিনা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা মারা গেছেন ঠিক না? আবু বকর মারা গেলেন, উমর মারা গেলেন, উসমান মারা গেলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওখানে আলী মারা গেলেন প্রথম তিনজন, মদিনায় মারা গেছেন, এর মধ্যে থেকে প্রথম জন মৌত, বাকি দুইজন আল্লাহর পক্ষ থেকে শহীদ হয়েছেন সুবহানাল্লাহ ঠিক না, উমর আর উসমান। তো এদের এরা মারা গেছে, এদের সালাতুল জানাজা খুলাফায়ে রাশিদিনের সালাতুল জানাজা গায়বানা সালাতে জানাজা কোথায় করা হয়? তাহলে বুঝে গেল উম্মাহ এক্ষেত্রে মুত্তাফিক, ওই সময় সবাই জানত গায়বানা সালাতে জানাজা করা যায় না। আচ্ছা বলেন তো আবু বকরের ইজ্জত বেশি না বর্তমান জমানার কোন বড় আলিমের ইজ্জত বেশি? এর মধ্যে কোন মতবিরোধ আছে? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, কেউ তাহলে গায়বানা সালাতে জানাজা পড়লো না? যদি পড়তো তাহলে তো অবশ্যই দলিল থাকতো। বলছে ওয়ালাউ ফাআলু লা তাওয়াতারান নাকলু বিযালিকা আনহু, যদি তাদের সালাতুল জানাজা পড়া হতো গায়বানা তাহলে এটা অবশ্যই আমাদের কাছে মুতাওয়াতির ভাবে আমাদের কাছে এই সংবাদ পৌঁছাতো। অতএব বুঝে গেল কেউ ওলামায়ে রাশিদিনের সালাতুল জানাজা গায়বানা পড়েনি, যারা উপস্থিত ছিলেন ওরাই পড়েছেন। কিন্তু বর্তমানে অনেক মুসলমান প্রত্যেক ব্যক্তিরই গায়বানা সালাতে জানাজা পড়ে, কিন্তু বিশেষ করে যদি তার প্রসিদ্ধি থাকে তার সালাতুল জানাজা পড়ে, চাই এটা রাজনৈতিক কারণেই হোক, অথচ সে হয়তো ভালো না কিন্তু রাজনৈতিক নেতা, তাই সলাপ জানালা সব জায়গায়, ঢাকা হবে, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, রাজশাহী, চট্টগ্রাম সব জায়গায় হয় কিনা? রাজনৈতিক নেতা আর কি, বড় নেতা মারা গেছে, কে কই নিয়ে হয়তো সলাপই করতো না, সারা বাংলাদেশে তার সলাপ জানালা করা হয়। আপনারা শুনেছেন ওইটা আলেমদের মতবির ইখতিয়ার, কিন্তু এটা নবীর সুন্নাহ নয়, এটা নবীর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা? এমন লোক যদি হয় যার সালাতুল জানাজা হয়নি, মারা গেছে, এমন রাখছি পরবর্তী অনেক লোক ছিল না আর দাফন করে দেওয়া হয়েছে, আর আমরা জানতে পারো না যে এই বছর আমরা কি করবো, সালাতুল জানাজা পড়বে না, গাইবে না, স্পষ্ট কিনা? এটা হচ্ছে শেখ মাসুদ্দিন আল বারির সর্বশেষ রায়। এমনকি তিনি বলেছেন আন্নাহা মিনাল বিদআ আল্লাতি লা ইনতাহি ফিহা আলিমুন বিসুন্নতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মাযহাবিস সালাফ রাদিয়াল্লাহু আনহুমা। বরং তিনি বলেছেন এটা বিদআ, এটা শেখ মাসুদ্দিন আল বারির রায়। ইয়াদ রাখবেন, ভালো করে বুঝবেন, আলেমদের ইখতিলাফ আছে মতবিরোধ, কিন্তু শেখ নাসিরুদ্দিন আল-বানি বলেন এরকম প্রত্যেক ব্যক্তির সালাতুল জানাজা পড়া এটা বেদাতের অন্তর্ভুক্ত। কেউ যেন আবার রাগ না করেন, আমি বলছি শেখ নাসিরুদ্দিন আল-বানি ভাই, এছাড়া হানফি মজহাব তো নাই, আপনারা শুনলেন, কিন্তু এখন সব জায়গায় গাইবানা সালাতুল জানাজা খুব থেকে তারা হয়তো দলিল নিয়ে আসছে, এখন চলছে ওইটাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান। তো গাইবানা সালাতুল জানাজা সম্পর্কে এই আলোচনা চলছিল। এরপরে وتحرم الصلاة والاستغفار والترحم على الكفار والمنافقين যদি কোন কাফির, কোন মুনাফিক, কোন মুশরিক মারা যায় তার সালাতে জানাজা পড়া হারাম। বুঝতে পারলেন? কাফিরের সালাতে জানাজা পড়া হারাম, নাস্তিক মুর্তাদের সালাতে জানাজা পড়া হারাম, মুনাফিক স্পষ্ট যদি মুনাফিক হয়, স্পষ্ট মুনাফিক, তার সালাতে জানাজা পড়া হারাম। বুঝলেন তো ভাই? কিন্তু আমাদের দেশে তো অনেকেই কমরেড মারা যায়। কমরেড কাকে বলেন? নাস্তিকের লিডার না, নাস্তিকের স্কলার, সেই তো কমরেড। কমরেড মারা গেছে তার সালাতে জানাজা পড়ে সবাই বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ যাচ্ছে উপর বিশ্বাস করে না, আল্লাহকে মানি না, সে কাঁদবে না, কাঁদবে না, কাফের খাদের কুল, কাফের মুখাদের উবেট ও সালাতে জানাজা। আবার এক জায়গায় না, বিভিন্ন জায়গায় তার পার্টির গেছে, ও হারাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাওবার 84 নম্বর আয়াত 84, ولا تصلي على احد منهم مات ابدا ولا تقم على قبره انهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। আপনি এদের মধ্যে থেকে কেউ যদি মারা যায় কখনো তাদের সালাতে জানাজা পড়বেন না, আল্লাহ পাক তার নবীকে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন আপনারা, কি সুন্দর বুঝতে পারছেন কথাটা? ولا تصلي على احد منهم مات ابدا ولا تقم على قبره, তুমি তার কবরের কাছে আর দাঁড়াবে না। দেখবেন এই এক নাজিল হওয়ার সারা নজরুল আছে, কেন নাজিল হলো বুঝলেন, তারপর আপনারা জানতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আলিম গায়েব, বুঝলেন? বুঝতে পারছেন? ও যে ওরা বলে আলিম গায়েব, আল্লাহর কসম নবী আলিম গায়েব না, আলিম গায়েব কে? আল্লাহ, কোন সৃষ্টি আলিম গায়েব না। দেখবেন ওয়ালা তাকুম আলা কবরিহি,

فلما أكثرت عليه قال إني خيبت فاغتفر. قد قيل لي استغفر لهم أو لا تستغفر لهم، إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم. عمر بن الخطاب برر له وقت لقلب তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, আমার ইচ্ছা দিয়ে করে দিয়েছেন, তখন আমি ওই ইচ্ছাটা গ্রহণ করলাম। কি আল্লাহ আমাকে বলেছেন, তুমি তাদের জন্য যদি 70 বার ক্ষমা চাও তবু আল্লাহ মাফ করবে না। যদি আমি জানতাম 70 বারের অধিক ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, তাহলে এর চেয়ে অধিক আমি তার জন্য ইস্তিগফার আর ক্ষমা চেয়ে দোয়া করতাম। আচ্ছা, قال انه منافق স্পষ্ট কে বলেছেন এটা? উমর বিন খাত্তাব। انه منافق ومنافق. قال فصلى عليه رسول الله صلى الله عليه وسلم. তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত জানালা করেন। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সালাত জানালা করে নিয়েছেন। উবাই বিন জুলুল সমস্ত মুনাফিকদের লিডার, ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহু রাজিউন, এমন ব্যক্তি যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল, আর মা আয়েশা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী। বুঝতে পারছেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী যদি খারাপ হন তাহলে স্বামী কি ভাবেন? তাহলে ব্যাপারটা কার কার উপর মিথ্যা অপবাদ দিয়েছেন? বলেন, মায়ের উপর নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বিতীয় নম্বর রুকু কমপ্লিট। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর নাযিল হয়েছে, মা আয়েশা যে পাক পবিত্র, তার বারাআত, তিনি যেটি এর থেকে মুক্ত, একথা স্পষ্ট করে দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। তো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রহমত দিয়েছিলেন, তিনি ব্যাখ্যা নিয়েছেন। আল্লাহ বলেছেন 70 মর, আমি এর থেকে বেশি করব, তবু যেন মাফ পেয়ে যায়। সুবহান আল্লাহ। অন্যদিকে ওমর, লা হাদা মুনাফিক, আপনি কিরকম তার সালাত জানাজা করলেন? পরে পরে নিলেন, বলছেন ومشى صلى الله عليه وسلم معه فقام على قبره حتى فرغ منه ثم انصرف. الله رسول صلى الله عليه وسلم তার কবরের কাছে দাঁড়িয়েছেন যতক্ষণ পর্যন্ত তার দামন কার্য শেষ না হয়, তারপরে ফিরিয়ে আসলেন। এরপরে কিছুক্ষণ পরেই আয়াত নাযিল হয়ে গেছে, বুঝলেন? আল্লাহ বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এদের মধ্যে থেকে কেউ যদি মারা যায় আপনি কখনো তাদের সালাত জানাজা পড়বেন না, এদের কবরের কাছে দাঁড়াবেন না। ওরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে, এই কাফের অবস্থায় ফাসিক অবস্থায় মারা গেছে। আচ্ছা, আপনি আর কি বলবো, আপনি কি বলেন? আল্লাহ রাসূল গায়েব জানেন না? স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, বুখারি নাসাই তিরমিজি আহমদ কত রে কত কি রে ভাই, সেই বুখারি রে ভাই, তারা ওইটি নিয়ে বসে আছে। আলিমুল গায়েব নবীজি, তাহলে তো লাগিয়ে দেন আপনি, তাহলে তো ওই বেদাত করলে ঘুম আসে না। বুঝতে পারছেন? বেদাত করলে ঘুম আসে না, একটু হেমে করলে ঘুম নেই, আর নাই লোম, কারণ বেদাতকে শয়তান খুব ভালো পায়। মানুষের সামনে শয়তানকে বেদাতকে সুসজ্জিত করে তোলে, আল্লাহ নাফরমানিকে সুসজ্জিত করে তোলে, ডাল থিয়েটারের মজলিস, বাদ্যযন্ত্রের মজলিসে ঘুম আসে নেই জানো, আর তো হ্যাঁ, আবার যদি খারাপ কিছু হয় আর তিনি বসেছে বসে আধা ঘন্টা বললাম মুশকিল, 10 মিনিট লেটের মুশকিল, উনি লেট করে নিয়েছে আজকে সলাতে গেলে ইমাম সাহেব একটু সুন্নত তরিকায় সলাতে বললাম, উনি লম্বা করলেন সলাতটা। আর এমনি তাস খেলতে সবাই যাক সারা রাত, অসুবিধা নেই, পাতা খেলে কি না দেখছেন কত মুসলমান? আমি শুনে অবাক, কোন কোন লোক নাকি আমাদের ক্লাসে আসে, তবুও নাকি কথা কেন আছে কিনা এরকম, আমরা কে জানি বলেছি এই জন্য বললি খবরদার। আর তো তো পাতা খেলবে, পাতা খেলতে খেলতে তোমার মদিস হয়ে যাবে, তখন তো যাবে খাই রে পাতা। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি এর ফতোয়া রয়েছে অনেক পূর্বে, আমি তর্জমা করে সবকিছু আমার কাছে নাই কিন্তু অনেক তর্জমা করেছি বিভিন্ন সময়ে, যারা পুরাতন হয়তো তাদের ইতিহাস সহ থাকতে পারে। ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির ফতোয়া পাতা খেলা হারাম, আপনারা শুনেছেন কিনা? কেউ আছে এখানে যে জানে? আমি ওই ফতোয়া আগে মন্ডল করেছিলাম, কারো শোনা আছে কি? বলি অনেক পূর্বে কত আর পত্তা কেন সময় নষ্ট করো না। আচ্ছা যাই হোক, এর দ্বারা আমরা জানলাম কোন কাফেরের সালাতে জানাজা পড়া কি বলেন আপনারা? জায়েজ নয়। নাস্তিকের সালাতে জানাজা পড়া জায়েজ নয়। মুশরিক যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাজ্যত কিন্তু বাবাকে রাখে নজর নিয়ন্ত্রণে পেশ করে আল্লাহ ছাড়া অন্যের জন্য, কবরে যায় কবরস্থানে যায় গিয়ে বলে বাবা আমার সন্তান সন্তান নিয়ে দে, ওটা সরাসরি মুশরিক ঠিক না? ঠিক এই ব্যক্তিরও সালাতে জানাজা পড়া যাবে না। যারা নজর নিয়ন্ত পেশ করে আল্লাহ ছাড়া অন্যের জন্য তারও সালাতে জানাজা পড়া যাবে না, তাকে এ বিষয়টি স্পষ্ট করে দেওয়া পড়ে, কারণ সে মুশরিক। শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর বাস্তবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। আল্লাহ কি বলেছেন? আল্লাযীন আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করে না, আর জুলম বলতে কি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা জুলম। তাই মুশরিকদের সালাতে জানাজা পড়া জায়েজ না, হারাম। আচ্ছা এগুলো একটি দলিল, কাফেরদের সালাতে জানাজা পড়া যায় না। অন্যদিকে এই হাদিস থেকে আমরা জানলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নন, আর কিন্তু বলবেন না আমার বুঝে আসছে না। হাদিস কি আর রাখবেন তো ইনশাআল্লাহ, ভালো করে আদেব। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব নন। আরেকটা হাদিস, এরপরেই আমি আজকে দর্শক ইচ্ছি জানব, عن المسيب بن حزم رضي الله عنه قال لما حضرت أبا طالب الوفاة جاءه رسول الله صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي إنك أعظم الناس علي حقا وأحسنهم عندي جدا ولا أنت أعظم علي حقا من والدي فقل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله. যখন আবু তালিবের মত উপস্থিত হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার কাছে গেলেন, আর আবু তালিব আপনারা তো জানেন সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর সহযোগিতা করেছেন মৃত্যু পর্যন্ত। এক পর্যায়ে বলেছেন বাবা তুমি যা যা তুমি করো আমি তোমার সাথে আছি, কিন্তু এত ছোট্ট সহযোগিতা করেছি কিন্তু হেদায়ত তার নসিব হয়নি। তবে হেদায়তের মালিক কে? আমরা শুনলেন বয়ান নবী হাদি, ঠিকই তো আছে নবী হাদি বলতে কোনটা পথ প্রদর্শক, কিন্তু হেদায়ত দেয়ার মালিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না, হেদায়ত দেয়ার মালিক রব্বুল আলামিন। আসেন তার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওখানে আসলেন এসে দেখেন ওখানে মৌজুদ আবু জাহাল আর আব্দুল্লাহ বিন আবি উমাইয়া ইবনুল মুগীরা, দুই জালিম ওখানে মৌজুদ, দুই কাফের, দুই বড় লিডার শয়তান। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হে আমার চাচু, যত মানুষ আছে সবার মধ্যে সবচেয়ে বেশি হকদার আমার উপর সেই ব্যক্তি হচ্ছেন আপনি, ঠিক না? আপনার হাত ছিল সবচেয়ে বেশি আমার উপর, আপনি আপনার হক আমার উপর আমার বাপ থেকেও বেশি। সুবহানাল্লাহ, দেখেন কি সুন্দর বলেছেন, ওয়ালা আনতা আযামু আলাইয়া হাক্কান মিন ওয়ালিদি। ওয়ালিদ মানে কি? বাপ অথবা মা। আর বিশেষ করে বাপ যেহেতু উনি চাচা, তো বলছেন আমার বাপের চেয়ে আপনার হক বেশি আমার উপর। অতএব হে চাচা, আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একটি বাক্য পাঠ করুন, আমি এই বাক্যকে উপলক্ষ করে আমি আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করব, আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিব। দেখেন কি সুন্দর বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একবার বলে দাও মৌতের আগে, এখন মৌত এসে গেছে, বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি খারাপ মাফ পেয়ে যাবেন, ঠিক না? কিন্তু আল্লাহ চাইলে উনি মাফ পেয়ে, উনি উনি বলেন রাস্তায় দেখেন আল্লাহ রাসূল তাকে দাওয়া দিচ্ছেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। أبو جهل عبد الله بن أبي أمية ورمل يا أبا طالب أترغب عن ملة عبد المطلب؟ يا أبو طالب أبنك عبد المطلب بحرمتك بمخيزة من عبد المطلب؟ عبد المطلب كيف يقول الله رسوله؟ جدا أبو طالب عبد المطلب يتسل جدا جسا أبو طالب جسا عبد المطلب جدا তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বারবার বলতে ভাল লাগলেন, বলে দিন চাচা একবার, এবার বলে দিন। আর ওরা আব্দুল্লাহ বিন আবি উমাইয়া আর কি আবু জাহাল, ও তারা ওই বারবার বলে খবরদার আমার তোমার দাদার ধর্মে কিন্তু কুরাইশের ধর্মে একটা কলঙ্ক রেখে দিয়ে মারা যাবে, খবরদার কলঙ্ক ধর্ম বাপ দাদার ধর্ম কলঙ্ক। এরকম আছে কিনা? অনেক মানুষ আছে, আমি জানি আমরা কি হক বুঝি না, বলে কি আমরা হক বুঝি, সৌদিতে থাকি মসজিদের ইমাম অথবা মুদারিস হালকা সব বুঝি, কিন্তু দেশে গেলে পাল্টে যায়, তো আর কিরকম হক বুঝবে বলেন তো? তাহলে এটা কার তরিকা? এটা কার তরিকা হচ্ছে? আল্লাহ রাসূলের তরিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আবু তালিবের তরিকা। এখান থেকে কি বললাম? এটা আবু তালিবের তরিকা, আর আমাদের তরিকা আল্লাহ রাসূলের তরিকা। দেশ যাক, দশ যাক, দুষ্টি যাক, দল যাক, যাই যাক, আমি সব পরিত্যাগ করব, কিন্তু হক পরিত্যাগ করব না। এটা হচ্ছে আমাদের কথা, মরব হক বুঝেছি, হকের পথেই মরব ইনশাআল্লাহ। আমার ইজ্জত থাকবে না বাড়িতে গেলে, ওটা একটা কথা হবে, ওটা কিসের ইজ্জত? ওই ইজ্জত পেতে চাই যে পথে চললে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের অনুসরণ হয়। যদি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের অনুসরণ করে চলি, তাহলে দেখবেন কিয়ামতের দিন আপনার কত ইজ্জত হবে, হবে কিনা? দুনিয়াতে ইজ্জত বাড়ছে বলে আলহামদুলিল্লাহ, দুনিয়াতে কি আমাদের ইজ্জত কমে গেল নাকি? ইজ্জত অনেক বেড়েছে, আরো বাড়বে ইনশাআল্লাহ। আর আসল ইজ্জত কোন জায়গার? অনুসরণ করবেন, বলবেন না বাবা বলেছে, দাদা বলেছে, অমুক পীর বলেছে, আর অমুক আলিম বলেছে, এটা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সর্বশেষ কথা আবু তালেবের কি ছিল? হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব وابى ان يقول لا اله الا الله ان لله وانا اليه راجعون. তার সর্বশেষ কালাম ছিল আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মে আছি, আর এই কথা বলে মারা গেছে, বাপের ধর্মে মারা গেছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করলেন, বলবো না। আর ওই সময় কি বললেন? যদি কুরাইশের লোকজন আমাকে খারাপ না পেত, আমাকে গালিগালাজ না করত, কারণ তারা কি বলবে, দেখো আমাদের আমাদের কুরাইশের কলঙ্ক, বলবে না এটি তারা কি বলবে দেহ একদম লাশ পর্যায়ে এসে কেউ ওর কথা মেনে নিল যদি এইরকম আশঙ্কা না করতাম যে কুরাইশের লোকজন আমাকে খারাপ পাবে খারাপ বলবে তাহলে বাবা আমি কিন্তু তোমার দুই চোখ শীতল করতাম আব্দুল মুত্তালিব আবু তালেব বললেন আর তিনি বললেন আমি আমার বাপের ধর্মে আছি আব্দুল মুত্তালিবের ধর্মে আমি মারা গেছি ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন মুসিবা বলল তখন বললেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মনে কত আঘাত লেগেছিল একদম লাশ পড়ে আমার চাচা যে সবসময় আমার সহযোগিতা করলো এখন চলে গেল আলাদা অন্য পথে ওই আব্দুল মুত্তালিবের ধর্মে চলে গেছে মুর্শিদদের ধর্মে চলে গেছে আর এই অবস্থায় মুর্শিদ অবস্থায় মারা গেল নাউযুবিল্লাহি মিন যালিক তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমা ওয়াল্লাহি লা আস্তাগফিরান লাকা মা লাম উনহা আনকা فَأَخَذَ الْمُسْلِمُونَ يَسْتَغْفِرُونَ لِمَوْتَاهُمُ الَّذِينَ مَاتُوا وَهُمْ مُشْرِكُونَ شنو আল্লাহ কসম খেয়ে বলছি যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে দোয়া করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা যতক্ষণ তো আল্লাহ নিষেধ না করবে ইয়া আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করো বুঝতে হচ্ছে যখন লোকজন এই অবস্থা যাবে তখন আল্লাহ আলমিন আয়াত নাযিল করেন দেখলেন দেখেন আল্লাহ বলছেন ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وأنزل الله في أبي طالب فقال رسول الله صلى الله عليه وسلم فقال لي رسول الله صلى الله عليه وسلم أصبحت طيبا إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين الله পাক দুটি আয়াত আছে বললেন একটা সওয়াব বলছেন নবীর জন্য জায়েজ নয় ইমানদারদের জন্য জায়েজ নয় মুশরিকের জন্য ক্ষমা চেয়ে দোয়া করা যদিও মুশরিক তাদের নিকটাত্মীয় হয় তাদের কাছে স্পষ্ট হওয়ার পর ও হচ্ছে জাহান্নামী আল্লাহ বললেন আয়াত নাযিল করলেন সে তওবা নবীর জন্য জায়েজ না মুমিনদের জন্য জায়েজ না তাদের নিকটাত্মীয় যদি মারা যায় তাদের কাছে স্পষ্ট কুফরি অবস্থায় মারা গেল তাহলে কি জাহান্নামী এই অবস্থায় তারা তার জন্য দোয়া করবে এটা জায়েজ না নবীর জন্য জায়েজ না মুমিনদের জন্য জায়েজ না তাহলে আপনারা কি বলেন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব হতেন তাহলে এই দোয়া করতেন এই আবু তালেবের জন্য দোয়া করতেন কারণ তিনি তো আগে জানেন আমরা আপনাদের কি বলতে হলে যারা বলে আলিমুল গায়েব তাদের কি বলতে হলে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেনে বুঝে আল্লাহর নাফরমানি করেছেন বলতে হলে কিনা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাফরমানি করেছেন না তিনি জানতেন না তিনি তার আবেগে তার চাচার জন্য দোয়া করেছেন আল্লাহ আমার চাচাকে মাফ করো আমার চাচাকে মাফ করো সাহাবে কারণ তারাও দেখলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুশরিক চাচার জন্য দোয়া করলেন আমরা কেন করবো না তারাও করলেন আল্লাহ পাক পরবর্তী আয়াত নাযিল করলেন বললেন নবীর জন্য ইমানদারদের জন্য জায়েজ না কোন মুশরিকের জন্য দোয়া করা যদিও সেই মুশরিক তাদের নিকটাত্মীয় হয় আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার জন্য চাচার ক্ষেত্রে এই আয়াত নাযিল হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন আপনি যাকে চান যাকে ভালো পান তাকে হেদায়েত দিতে পারবেন না আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয় এবং দিতে পারে আর তিনি জানেন আল্লাহই জানে কে হেদায়েত প্রাপ্ত কে হেদায়েতের পথ কবুল করবে সুবহানাল্লাহ তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দেওয়ার মালিক না হেদায়েতের পথ দেখার মালিক স্পষ্ট করে ভাই পথ দেখাবে, পথ দেখানো মালিক, পথ দেখানো গুরুত্ব, এটা আল্লাহর নির্দেশ। আর হেদায়তের মালিক আল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে হেদায়ত দিতে পারেননি। আবার এখানে ভুল করলেন একটা, সব কিছু স্পষ্ট এই সব দলাইল দ্বারা যে কাফিরের জন্য মুশরিকের জন্য ক্ষমা চাওয়া ইস্তিগফার করা জায়েজ না। অন্যদিকে আগে যে হাদিস শুনেছেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সম্পর্কে, ওই হাদিস আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচা সম্পর্কে যে হাদিস, উবাই হাদিস দ্বারা স্পষ্ট যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিমুল গায়ব না, আলিমুল গায়ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, হেদায়েত কবুল করার তৌফিক দিন, হক পথে থাকার তৌফিক দান করুন, না হক পথ থেকে দূরে থাকার তৌফিক দান করুন। হকের পথ, হকের আওয়াজ বুলন্দ হওয়ার জন্য আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিউল মুসলিমিন الاحياء منهم والميتين برحمتك يا ارحم الراحمين। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদের আত্মীয়জনকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসবাসী দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, স্মরণশক্তি বাড়িয়ে দাও। আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা রুগী আছেন আল্লাহ, তুমি তাদেরকে শিফা দান করো। আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা রুগী আছেন তুমি তাদেরকে শিফা দাও। আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা রুগী আছেন তাদেরকে তুমি শিফা দান করো। আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার দিনের খেদমত করার তৌফিক দাও, আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, আর জ্ঞান প্রচার করার তৌফিক দান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলমানদের হেফাজত করো, তুমি তোমার দিনের হেফাজত করো। আয় আল্লাহ, কাফির কুফার ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। আল্লাহ, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, দুনিয়ার মুসলমানদের হেফাজত করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব, তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। আয় আল্লাহ, আমাদের জানমালের হেফাজত করো। আয় আল্লাহ, তুমি আমাদের সকলকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা ঋণগ্রস্ত হয়েছে আল্লাহ, তুমি তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। ইয়া রব, তুমি আমাদের সকলকে দিনের উপর সাবিত রাখো, আর যে সময় আমাদের মৃত্যু আসবে তখন আমাদের সবার মুখ থেকে যেন বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমাদের সকলের শেষ সর্বশেষ কালিমা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.